যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি ইসলামী সম্মেলনে, যেই সম্মেলনে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করছেন এবং পরবর্তীতে আরো করবেন, যারা শুধুমাত্র কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে আলোচনা করে থাকেন, এইরকম সম্মেলন যা বাংলাদেশে খুবই বিরল, এইরকম একটি মোবারকময় গুরুত্বপূর্ণ সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, গত বছর এই আল জামিয়া সালাফিয়ার দ্বিতীয় বার্ষিক সম্মেলনে আলোচনার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, আপনারা এরকম সামনে কেউ থাকতে পারেন নাই, সবাই মসজিদের মধ্যে ছিলেন, সামনে দর্শকবিহীন শ্রোতাবিহীন গত বছর বৃষ্টির মধ্যে আলোচনা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটি আবহাওয়া, সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং একটা সুন্দর সময়ে, যে সময়ে সবার মনোযোগ, যে সময়ে সবার এখন মানসিক অবস্থা খুব ভালো, এরকম একটা সময়ে দুই একটি কথাবার্তা আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া তার সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই বোনেরা, আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন, খোলাফায়ে রাশেদীনের মর্যাদা। আজকে আলোচনার বিষয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আজকে সারা পৃথিবীতে অসংখ্য ভাই, অসংখ্য আলেম ঐক্যের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, ঐক্য নিয়ে খুব সবাইকে আহ্বান করছেন, ঐক্যের আহ্বান নিয়ে সবাই ঐক্যের মহানায়ক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য ঐক্য করতে গিয়ে কেউ কেউ বলতেছেন আপনি সুন্নি হন, খারেজি হন, শিয়া হন, কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সাথে ঐক্য করেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, ঐক্যবদ্ধভাবে আমরা দিন কায়েম করি। তাহলে সেখানে শিয়াদেরকেও বলা হচ্ছে যে আমাদের ভাই, যে শিয়ারাও আমাদের ভাই, খারেজিরাও আমাদের ভাই, সবাইকে ভাই বানিয়ে আজকে ঐক্যের চেষ্টা করা হয়। এবং শিয়াদের ক্ষেত্রে শিয়াদের প্রভাব সুন্নিদের ভিতরে এত ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে, সুন্নিদের ভিতরে যারা আজকে আমরা সুন্নি দাবি করি, আহলে সুন্নত দাবি করি, আশেদে রাসূল দাবি করি, কিন্তু অধিকাংশ আকীদা মানহাজ আখলাক শিয়া আকীদা শিয়া মানহাজ শিয়া আখলাক দ্বারা প্রভাবিত। এই জন্য শিয়াদের সাথে মহব্বতটা ধরপটা খুব বেশি। বর্তমানে ইদানিং আরো দেখা যায় সুন্নি রাষ্ট্র এবং তাওহীদের ধারক বাহক বর্তমান পৃথিবীতে এখনো সৌদি আরব নামে যে রাষ্ট্রটি আছে সেখানে যতটুকু তাওহীদ আছে, সুন্নত আছে, পৃথিবীর কোন মুসলিম দেশে ততটুকু তাওহীদ সুন্নত নাই। কিন্তু দেখা যায় সৌদি আরবের সমালোচনায় আমাদের দেশেরও অনেক ভাইয়েরা সবসময় মুখরিত থাকে, শুধু সৌদি আরবে সর্বনাশ, সৌদি আরবে হালাল প্রতিচালন হচ্ছে নাগরিকা, কোন কোন বক্তা এটাও বলে বেড়াচ্ছে যে সৌদি আরবে নাকি হালাল প্রতিচালন হচ্ছে নাগরিকা, সৌদি আরবের নামে মিথ্যা অপবাদ। আমরা সৌদি আরবের পক্ষে অবলম্বন করতেছি বিষয়টা এরকম না, আমরা বলতে চাচ্ছি সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি তুলনামূলক তাওহীদ কায়েম আছে, তাওহীদ প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে, সুন্নাত প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে। যেই দেশে রানা ঠেকানাতে ঘুরলে শিরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যেই দেশে সর্বত্র ঘুরলে বেদাত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এসব দিক থেকে তো তারা আমাদের দিক থেকে আমাদের থেকে অনেক ভালো। কিন্তু শিয়া সম্প্রদায় যারা তারা আকীদার দিক থেকে নিকৃষ্টতম আকীদা পোষণ করে থাকে, যাদের আকীদার মধ্যে অসংখ্য শিরিক, অসংখ্য কুফর, অসংখ্য বেদাত, এবং এই পৃথিবীতে শিরিক বেদাত কুফরের জন্মদাতা এই শিয়া সম্প্রদায়। কিন্তু দেখা যাচ্ছে ওই আমরা শিয়াদের প্রতি মহব্বতটা আমাদের বেশি আর সুন্নিদের প্রতি মহব্বতটা আমাদের কম। এর মূল কারণ আমরা আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আকীদার জ্ঞানের অভাব। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে জ্ঞান অর্জন করা। খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে জ্ঞান অর্জন না করলে, খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এবং শিয়া সম্প্রদায়ের আকীদা কি, এই দুটো যদি কেউ না বুঝে তাহলে তিনি শিয়া কি জিনিস, সুন্নি কি জিনিস, এটাকে আলাদা করা সম্ভবপর হবে না। এজন্য বর্তমান সময়ের আলোকে খোলাফায়ে রাশেদীন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য জামিয়া সালাফিয়ার চতুর্থ বার্ষিক সম্মেলনে এই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে যে খোলাফায়ে রাশেদীনের মর্যাদা সম্পর্কে আমাদের জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা এ ব্যাপারে কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হল খোলাফায়ে রাশেদীন কারা, খোলাফায়ে রাশেদীনের সময়কাল কতদিন। তারপরের বিষয়, এই খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে যেই যুগটা যে সময়টা ছিল এই সময়ে অবস্থানগত সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এরপরে যে সাতজন খলিফা যাদেরকে খোলাফায়ে রাশেদীন বলা হয়, এই সাতজন খলিফা সম্পর্কে, এই সাতজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য, তাদের ফজিলত, তাদের মর্যাদায় অসংখ্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এদের খেলাফতকে অস্বীকার করা, এর ক্ষতিকর দিকগুলো কি হইতে পারে, এই বিষয়গুলো আমরা অল্প সময়ে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হল খোলাফায়ে রাশেদীন বলতে কি বোঝা। খোলাফায়ে রাশেদীন বলতে খোলাফা যেটা, এটা হল খালিফা শব্দের বহুবচন, অর্থাৎ এখানে কয়েকজন খালিফা, এজন্য খোলাফা। আর রাশেদীন এটা রাশেদ শব্দের বহুবচন। তাহলে দুটো জিনিস সংক্ষেপে আমরা বুঝতে পারি, খোলাফা হলেন, খালিফা হলেন, এরা খালিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদ কায়েম করেছিলেন, যেই সুন্নাত কায়েম করেছিলেন, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে তাওহীদ এবং সুন্নাহ কায়েম করেছিলেন, সেই তাওহীদ সুন্নাতের ধারক বাহক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে যারা, তাদেরকে বলা হয় খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা বলা হয় যিনি কারো খালফে, কারো অবর্তমানে পরবর্তীতে তার দায়িত্বটা পালন করেন, তাদেরকে বলা হয় খালিফা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোন খলিফা হয় না, খলিফা হয় মানুষের, খলিফা হয় মানুষ একজন আরেকজনের খলিফা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন খলিফার জমিনে প্রয়োজন হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অনুপস্থিত থাকেন না। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত থাকেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা রাখবে কেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের খলিফা, মানে মানুষ আল্লাহর খলিফা না, মানুষের খলিফা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু অনেকে আমরা এটা ভালোভাবে না বোঝার কারণে আমরা দলিল দিয়ে থাকি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখানে আল্লাহ খলিফা সৃষ্টি করতে চান বলছেন, খালিফাকেই বলেন নাই, আমার খালিফা সৃষ্টি করতে চায় এটা বলেন নাই। আল্লাহ বলছেন খালিফা, এই খালিফা কি কারা, কিসের খালিফা? অন্য আয়াতে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি তোমাদেরকে জমিনের খালিফা বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের খালিফা। আমরা যখন সফরে বের হই, সফরে বের হওয়ার সময় একটা দোয়া আছে, সেই সফরের দোয়া ও সফরের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাবর ওয়াল খালিফাতু ফিল আহাল। হে আল্লাহ, আমি যেই সফরে রওনা দিলাম, আনতাস সাহিবু ফিস সাবর, আপনি আমার সফরের সাথী, আমার সফরে আপনি আমাকে দেখবেন, আমাকে দেখাশোনা করবেন, আমার সাথে থাকবেন। ওয়াল খালিফাতু ফিল আহাল, আমার এই সফরের সময় আমার আহালের মধ্যে আপনাকে খালিফা হিসাবে রেখে গেলাম। আমার আহালকে, আমার পরিবারকে দেখাশোনা করবেন আপনি। তাহলে আল্লাহকে আমরা যখন বাড়ি থেকে বের হই, কোথাও যাই, আমরা বাড়িতে খলিফা রেখে যাই কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ আমাদের খলিফা, আমরা আল্লাহ খলিফা, আমরা আল্লাহর তো অনুপস্থিতি নেই, আমরা আল্লাহ খেলাফত, আল্লাহ খলিফা কিভাবে হতে পারে? এই খোলাফায় রাশেদিন হলেন খালিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিফা। আমরা দেখি কোন কোন ভাইয়েরা আকীদা পোষণ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকেন তাহলে খলিফা দরকার কি? কি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে তো খলিফার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করবেন, আবু বকর খলিফা হইল কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই থাকেন তাহলে তো তারা খলিফা হওয়ার দরকার ছিল না। তাহলে তাদের সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ আকীদা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই জন্যই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি অবর্তমানে খলিফা নিযুক্ত করেছেন, এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় অনেকে বলেন যে অনেকের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাজির হয়ে গেছে। বাংলাদেশের অনেক জানাজা মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অংশগ্রহণ করছে, এটা ভালো কথা, অংশগ্রহণ করছে, এটা তো খুশির খবর, এটা তো দুঃখের কিছু নাই, আমরা আশ্বস্ত করি না, আশ্বস্ত তো ভালো কথা। এটা আমাদের দুঃখটা এই জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা ইমামতি করতে না দিয়ে আরেকজনে ইমামতি করতে দেন, এটা তো চরম বেয়াদবি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্বয়ং হাজির হয়ে গেছেন জানাজা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার কোন আলেমের ইমামতি করার অধিকার, সেখানে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে ইমামতি করার সাহস পাচ্ছেন না, নামাজ দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ মজলিসে মাহফিলে এসে হাজির হয়ে গেছেন, তাহলে মাহফিলে সভাপতিত্ব করবে নবী সাল্লাল্লাহু আলাইহি, মাহফিলে কিছু বয়ান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি, আসতে বয়ানও করলেন না, কিছু নসিহত করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমরা বুঝলাম কিভাবে, আমার এক মুসল্লি একদিন আসে বলতেছে যে হুজুর আজকে মদ্রা বাজারে আল্লাহ রসুলকে দেখছি, আমি ঢাকা মদ্রা বাজারে আল্লাহ রসুলকে দেখছি। আমি বললাম যে ভাই তো আপনি কি কাজ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন, আপনি একটু সাথে করে নিয়ে আসতেন, আমরা একটু এখানে নাস্তা করাইলাম আল্লাহ রসুলকে, তারপর একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম, তাহলে আমি সাহাবি, কারণ আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেছে, কারণ সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতাম না। আপনি তো বিরাট ভুল কাজ করে ফেলছেন, আপনি একটু নিয়ে আসছেন। তারপরে কয় কল হুজুর দৌড়ে গেছিলাম কিন্তু আল্লাহ রসুলকে পাই নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দলিল প্রমাণ সহ ঘোষণা দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই সমর্থন করেছেন। তারপরে গিয়ে খলিফা নির্বাচন করা হয়েছে, তাহলে খোলাফায়ে রাশেদাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত হল 30 বছর। আল্লাহ রাসূলুল্লাহ খেলাফত ছিলেন 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 4 বছর 9 মাস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 6 মাস। নাকি সুরাল বাকারা 286 কত নম্বর? সুরাল বাকারা 286 নম্বর আয়াত আছে নাকি? সুরাল বাকারা 256 নম্বর, 255 হলো আয়াতুল কুরসি, 256 নম্বর বলছেন বলছেন বক্রতা থেকে রুশ, যেটা মানে সত্যতা যেটা, হেদায়েত যেটা, এটা স্পষ্ট হয়ে গেছে। এই হেদায়েতের আরেক নাম হলো রুশ। খোলাফায়ে রাশেদীন মানে এরা শতভাগ খলিফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে শতভাগ দায়ম কায়েম ছিলেন। এই জন্য তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদীন। এবার সে আমরা খোলাফায়ে রাশেদীন যেই পাঁচজনের নাম আমরা বললাম, তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প সময় 6 মাস একটা টার্নিং পয়েন্টে থাকার কারণে আমরা সবসময় প্রসিদ্ধ হিসাবে চারজন সাহাবীকে খোলাফায়ে রাশেদীন অন্তর্ভুক্ত করি। আর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আছেনই। তো এই পাঁচজনের যে সময়টা, এই সময়টা এরা সবাই ছিলেন সাহাবি এবং এদের যোগটা ছিল সাহাবায়ে কেরামের যোগ। এই সাহাবায়ে কেরামের অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা সাবেকুন আল আউয়ালুন এরা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট, ওয়া আ'আদা লাহুম জান্নাত, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো এই মুহাজির এবং আনসারদেরকে ইহসানের সাথে ইত্তেবা করা, সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করা। এই সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে তাদেরকে বলা হয় সালাফি, কারণ সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ। এই সালাফদেরকে যারা অনুসরণ করে তাদের নাম হলো সালাফি। অর্থাৎ সালাফদের মানহাজ, সালাফদের ফাহাম, সালাফদের আকীদা যারা অনুসরণ করে থাকেন, এদের অনুসরণ করলে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওয়া আ'আদা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলাফা লা তাসুবু আসহাবি, আমার কোন সাহাবীকে গালিগালাজ করিও না, যদি তোমাদের কেউ বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে মা বালাকা মুক্তা রাখাতিহিমালা নসিবা সাহাবায়েকরাম এক মুহূর্ত বা এক মুহূর্তের অর্ধেক খরচ করে যে প্রতিদান পেয়েছেন তোমরা তার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। সুবহানাল্লাহ, তোমরা বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে ফেলেও ওই সাহাবায়েকরামদের এক মুহূর্ত বা তার অর্ধেক পরিমাণ এই সমপরিমাণ সদাকার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। আল্লাহ আকবার। সেই সাহাবায়েকরামদেরকে শিয়া সম্প্রদায় প্রতিনিয়ত গালিগালাজ করে, অধিকাংশ সাহাবিকে জিন্দিক মনে করে, অধিকাংশ সাহাবিকে মোতাব মনে করে। শুধু আমি একটা তাদের বক্তব্য শুনাই, ইয়া উসাল হেদ নামক কিতাবে এই বক্তব্যটা এসেছে। তারা ওই বক্তব্যের মধ্যে লিখেছে, মান লাআনাল জিবতা ওয়া তাগুতা লাআনাতাল ওয়াহিদা, যে ব্যক্তি জিবত এবং তাগুতকে গালি দিবে। জিবমানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে জিব, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে তাগুত। নাউজুবিল্লাহ। এই দুজনকে যে দৈনিক একবার করে লানত দিতে পারবে তাকে আল্লাহ পাক 70,000 নেকি দান করেন। নাউজুবিল্লাহ। 70,000 গুনাহ পাপ আল্লাহ মাফ করে দেন, তার 70,000 দরজা আল্লাহ পাক সমুন্নত করে দেন। নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলা যদি একবার লানত দেওয়া যায় তা আল্লাহ পাক এরকম ফজিলত তাদেরকেও দান করেন। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এটার আকৃতিটা হলো সকালবেলায় সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিতে হবে, লানত দিতে হবে। সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে লানত দিতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লানত দিতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে লানত দিতে হবে। তাহলে দৈনিক যদি এতবার এদেরকে লানত দেয় তো ওই লোকগুলো মুসলমান থাকে কি করে, ইমানদার থাকে কি করে, মুমিন হয় কেমন করে, তারা আমাদের ভাই হতে পারে কেমন করে? এই ফলাফল আছে তিনটা, এই চারজনের ফজিলত এবং এই চারজন এমন এমন ইসলামের অবদান রেখেছেন যেগুলো ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই চারজনের ব্যাপারে একটু ফজিলত মর্যাদা বর্ণনা করে, তাদের অবদান বর্ণনা করে এবং এদের মর্যাদা না দিলে ক্ষতিটা কি এটা বলে আমরা শেষ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তার ব্যাপারে অনেক অসংখ্য হাদিস রয়েছে তার মর্যাদার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমানা মা ফি আলিহি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, আমার কাছে দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে আমানতদার, তার সম্পদের এবং সম্পদের দিক থেকে সবচেয়ে আমানতদার হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ولو كنت مقتدرا خليلا لاتخذت ابا بكر خليلا, যদি আমি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তা আবু বকরকে আমি খলিল হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে তারে হানার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো চলে আসছে, কাফেররা চলে আসছে, আমাদেরকে একটু পরে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর, তুমি আমার দুইজন মনে করিও না, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হলেন আমাদের তৃতীয়জন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে বলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের অনেকগুলো দরজা আছে, এক এক দরজা থেকে মানুষদেরকে জান্নাতে আহ্বান করা হবে, বাবু সালাত থেকে আহ্বান করা হবে, বাবু যাকাত থেকে আহ্বান করা হবে, বাবু রিজাল থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ব্যক্তি কি কিয়ামতের ময়দানে থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ থাকবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি ওই মানুষগুলোর মধ্য থেকে তুমি একজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বহৎ পাহাড়ের উপরে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনজনে ছিলেন। ও পাহাড় আনন্দে দোলা শুরু করে দিল, রণাচলা শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসবু তুহু, হে ওহ তুমি স্থির হও, কারণ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে এখন অবস্থান করতেছে একজন নবী একজন সিদ্দীক দুইজন শহীদ। সুবহানাল্লাহ, এখানে সিদ্দীক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝিয়েছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশা মৃত্যুর পূর্বেই ইমামতি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিয়েছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী, ইসলামের প্রথম দাখিলকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাহলে এই বিশাল মর্যাদা সম্পন্ন মানুষটাকে কেউ যদি তার ব্যক্তিকে তার সাহাবাকে তার খেলাফতকে কেউ যদি অস্বীকার করে গালিগালাজ করে তাহলে তার ইমানের ভিতরে সমস্যা তৈরি হবে, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের, নবী সাল্লাল্লাহু প্রিয় সাহাবীদের প্রধানতম সাহাবীদের একজন। একজন সাহাবীকে গালি দিলে ওর যা ইমানের সমস্যা হয় সেখানে এইরকম একজন সাহাবীকে কেউ যদি লানত করে তাহলে অবশ্যই তাদের ইমানের ভিতরে সমস্যা রয়েছে। তিনি আল্লাহর কসম যে আল্লাহ হচ্ছে আমার প্রাণ, ওমর তোমার সাথে শয়তান যদি সাক্ষাৎ হয় তুমি যেই রাস্তা দিয়ে যাও তোমাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আসা আল্লাহ। এইরকম একজন সাহাবি সাথে সাথে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দুজনের জন্য নাম ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন, যেই দুজনের ব্যাপার দোয়া করছিলেন এই দুজনের একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা যিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। তাকে বলা হয় আশাদুন নাসে হায়াতান ফাআবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল এই সময় আমরা কিভাবে এই সকল ফেতনা এই সকল তালাক থেকে রক্ষা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করবে। এভাবে উসমান রাদি আল্লাহ কোরআনে কারিম সংকলন করেছেন, যদি তার খেলাফতের ব্যাপারে সন্দেহ থাকে, তার খেলাফতের ব্যাপারে যদি কোন প্রকারের সংশয় থাকে তাহলে কোরআনের ব্যাপারে সংশয় হবে। এই জন্যই যারা খোলাফায়ের আসাদিনকে অস্বীকার করে বা খোলাফায়ের আসাদিনকে গালিগালাজ করে তাদের মূল উদ্দেশ্য কোরআনে কারীমের ভিতরে সংশয় তৈরি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ব্যাপারে সংশয় তৈরি করা এবং কোরআন আল্লাহর দ্বীনের ভিতরে সংশয় তৈরি করা। কারণ ওই সময়টার মধ্যে কোরআন সংকলন হয়েছে, হাদিসগুলো সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে তালিম দিয়েছেন, হাদিসের প্রচার প্রসার করেছেন, হাদিসের উপর আমল করার চেষ্টা করেছেন, এগুলো যাতে প্রস্তাবিত হয় এই জন্য খোলাফায়ে রাশিদিনকে প্রস্তাবিত করার জন্য চেষ্টা করা হয়। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যিনি, তার ফজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, লা উতিয়ান্না রাজুলান আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে অথবা আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, পরের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি পতাকাটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিয়েছেন। এভাবে অসংখ্য হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি, তার বাবা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই হাসানকে হোসাইনকে মহব্বত করে আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, এই সমস্ত ওলামায়ে রাশেদীনদেরকে কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি তাদের ব্যাপারে লানত করে, তাহলে তার ইমান থাকবে না। এদেরকে লানত করা কুফরি, এদেরকে গালিগালাজ করা কুফরি। যদি তোমাদের ইমানটা সাহাবায়ে ইমানের মত হয় তাহলে বুঝতে হবে তোমরা এটার উপরে আছো। খোলাফায়ে রাশিদীনের সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে আত্মীয়ভাবে থাকতে বলছেন। আমাদের অন্তর্গুলো ভয় কেটে উঠল, চোখ গুলো থেকে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমাদের মত থেকে একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতুল মুআযযিব, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয়ে তাকওয়ার ওসিয়ত করছি, তোমাদেরকে ওসিয়ত করছি, তোমাদের নেতা আনুগত্য করবে, যদি আপসি গোলাম তোমাদের আমি নিযুক্ত হয় তার আনুগত্য করবে, তার কথা শুনবে। এরকম অসংখ্য বেদাত তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ের রাশিদিনের সুন্নতকে শক্ত করে, মজবুত করে, আব্দু আলাইহা বিন নামাজিজ, মানির দাঁতকে শক্ত করে ধরে রাখবে। কারণ এই সময় যদি শক্ত করে মালির দাঁত দিয়ে ধরে রাখতে না পারো, তাহলে সুন্নত তোমাদের থেকে ছুটে যেতে পারে, বেদাত তোমাদেরকে গ্রাস করতে পারে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বেদাতের যে নীতিমালা সময়সীমা নির্ধারণ করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুন্নতকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খেলাফতের 30 বছর, এই 53 বছরের ভিতরে সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, যে ইবাদতগুলো করেছেন, এইগুলো কিয়ামত পর্যন্ত ইবাদত হিসেবে বিবেচিত হবে। এর পরে যেগুলো নতুন নতুন বানানো হয়েছে, যেগুলো সাহাবায়ে কেরামের সময় ছিল না, খলাফায়ে রাশেদীদের সময় ছিল না, এইগুলো পরবর্তীতে বেদাত হিসাবে পরিগণিত হবে। তাহলে সুন্নত আর বেদাতের মানদণ্ডের ক্ষেত্রে খলাফায়ে রাশেদীনের যুগ, খলাফায়ে রাশেদীনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্য খলাফায়ে রাশেদীনের সময়কে যারা যথাযথভাবে সম্মান দিতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না, তারা সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে চিহ্নিত করতেও সক্ষম হবে না। এই জন্য আমার সম্মানিত ভাইও বোনেরা, খলাফায়ে রাশেদীনের 4 জনকে সমভাবে আমরা সম্মান করব, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে খোলাফায়ে রাশেদ হিসাবে, খোলাফায়ে রাশেদীন হিসাবে আমরা স্বীকৃতি দিব। যদি কেউ একজনকে খলিফা হিসাবে ঘোষণা দেয়, 3 জনকে না দেয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহ বলেন, এটা হলো হাফেজদের আলামত, হাফেজদের লক্ষণ। কেউ যদি 2 জনকে সম্মান দেয়, 2 জনকে মেনে নেয় আর 2 জনকে না মানে, এটা হলো আপনার খারেজিদের লক্ষণ। খারেজিরা তারা শুধুমাত্র আবু বকর এবং ওমর রাদি আল্লাহু তাআলা হুমাকে মেরে দেন, কিন্তু ওসমান এবং আলী রাদি আল্লাহু তাআলা হুমাকে তারা মেরে দেন না। এদিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই চারজন খলিফায়ে খলিফায়ে হক, এই চারজন খলিফায়ে খলিফায়ে রাশেদিন, এবং এদের সময়ে ইসলামের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলো তারা পর্যালোচনা করে ইস্তেহার করে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এইগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুসলিম অম্বাল করে খরচ। এই জন্য ওসমান রাদি আল্লাহু তাআলা যে কোরআন সংকলন করছেন ওই কোরআনকে মেনে নেওয়া সবার উপরে বাজে, এটা সবার মেনে নিতে হবে। কারণ ওসমান রাদি আল্লাহু তাআলা সংকলিত কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে যে কথাটি আমি বলব সেটি হলো আজকে আমরা পর্যায়ক্রমে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে দিন দিন রাফেজিদের খারেজিদের মুতাজিলাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকীদা বিভিন্ন মানহাজ আমাদেরকে গ্রাস করতেছে। এই জন্য আকীদা গুলো সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার, যাতে আমরা নিজেদের আকীদাকে হেফাজত করতে পারি। আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণে আকীদার উপরে সাবেত কদম থাকতে পারি। এই জন্য আমাদেরকে খোলাপায় রাশেদিনের ব্যাপারে জানা দরকার, বোঝা দরকার, পড়াশোনা করা দরকার, তাদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হওয়া দরকার এই ব্যাপারে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজবুত করে ধারণ করা আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।